উচ্চ শ্রেণীতে প্রয়োগ দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমা মোহাম্মদ খালেকুজ্জামান ষষ্ঠ অধ্যায় এর তৃতীয় খণ্ডের পর থেকে বাকি অংশ পৃষ্ঠা 158 থেকে শুরু। 6.23 বাংলাদেশের কতিপয় গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যাংক নাও ইম্পর্টেন্স কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ। বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ। এদেশে সামগ্রিক অর্থনীতিতে যে দুর্বলতা বিদ্যমান, ব্যাংকিং খাত তা থেকে মুক্ত নয়। স্বাধীনতার পর তৎকালীন সকল বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করে মাত্র 5টি সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে রূপান্তর করা হয়। এরপর 1982 সালে এসে সরকার বেসরকারি খাতে ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি প্রদান করার পর থেকে এখানে বেশ কিছু নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছে। বর্তমানে 2002 সালের 31 মার্চ সরকারি বেসরকারি দেশি মালিকানাধীন 39টি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে শাখা প্রতিষ্ঠা করে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া গ্রামীণ ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষদের মাঝে ব্যাংকিং সেবা প্রদান করছে। এর বাইরে বেশ কিছু বিদেশি ব্যাংক এখানে শাখা প্রতিষ্ঠা করে কাজ করছে। ছাত্রছাত্রীদের এ সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে এ দেশের কতিপয় গুরুত্বপূর্ণ ব্যাংক সম্পর্কে পরবর্তী শিরোনাম সমূহে আলোচনা করা হলো। সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক হলো বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্য ব্যাংক। এই ব্যাংক 1972 সালের তৎকালীন রাষ্ট্রপতির আদেশ বলে গঠিত হয়। স্বাধীনতা অর্জনের পর তদানীন্তন পূর্ব পাকিস্তানে অবস্থিত ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহাওয়ালপুর লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এই তিনটি ব্যাংকের শাখাগুলো সমন্বয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক গঠিত হয়। 1000 কোটি টাকার অনুমোদিত মূলধন নিয়ে এই ব্যাংক গঠিত, যার পরিশোধিত মূলধনের পরিমাণ 327.22 কোটি টাকা, যার সম্পূর্ণটাই সরকার কর্তৃক পরিশোধিত। এ ব্যাংক 60 সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত হয়। এ পরিচালনা পর্ষদের একজন সভাপতি সহ সকলের সরকার কর্তৃক নিযুক্ত পরিচালকদের মধ্যে হতে একজনকে 3 বছর মেয়াদে ব্যবস্থাপনা পরিচালক MD পদে সরকার নিয়োগ করে। এ ব্যাংকের প্রধান অফিস ঢাকার মতিঝিল অবস্থিত। প্রধান অফিস ছাড়াও দেশের বিভিন্ন স্থানে 60টি মহাব্যবস্থাপকের কার্যালয়, 27টি প্রিন্সিপাল অফিস, 35টি রিজিওনাল অফিস এবং 27টি কর্পোরেট অফিস রয়েছে। 2005 সালের 31 মার্চ তারিখে এই ব্যাংকের ভারতের কলকাতা ও আগরতলায় একটি করে মোট 2টি অফিস রয়েছে। 2005 সালের 31 মার্চ তারিখে এই ব্যাংকের ভারতের কলকাতা ও আগরতলায় একটি করে মোট 2টি বিদেশি শাখা সহ 1186টি শাখা কর্মরত ছিল। এই ব্যাংকের বৈদেশিক বিনিময় কার্যে নিয়োজিত অনুমোদিত শাখার সংখ্যা 43, জেদ্দা, রিয়াদ ও কুয়েতে 3টি প্রতিনিধি অফিস রয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি প্রতিষ্ঠানের সংখ্যা 3,346। বিদেশ থেকে সরাসরি মুদ্রা প্রেরণে কর্মরত বিনিময় ব্যাংক বা এক্সচেঞ্জ হাউস এর সংখ্যা 23। এছাড়া সরকারের সাথে যৌথ উদ্যোগে সোনালী ব্যাংক UK লিমিটেড ও সোনালী এক্সচেঞ্জ কোম্পানি নিউইয়র্ক নামে এর 2 সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। তথ্য সূত্র ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সময় কার্যাবলী 2004-05 ও সংশ্লিষ্ট ব্যাংকের তথ্য বিভাগ। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের কার্যাবলী। ফাংশন অফ সোনালী ব্যাংক অ্যাজ কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ। বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক হল সোনালী ব্যাংক। 1972 সালে দি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান লিমিটেড, ব্যাংক অফ বাহাওয়ালপুর লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর তৎকালীন পূর্ব পাকিস্তানের শাখাগুলোকে জাতীয়করণ করে এর সকল শাখা এবং দায় সম্পত্তি নিয়ে এ ব্যাংক গঠন করা হয়। এরপর হতেই এ ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কাজ সম্পাদন করে চলেছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর কার্যাবলী নিম্নে ছকের সাহায্যে তুলে ধরা হলো। সোনালী ব্যাংকের কার্যাবলী। সোনালী ব্যাংকের কার্যাবলীকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়েছে। হলো সাধারণ কার্যাবলী, 2 নম্বরে হলো উন্নয়নমূলক কার্যাবলী, 3 নম্বরে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, 4 নম্বরে সেবামূলক কার্যাবলী। সাধারণ কার্যাবলী হলো 1 আমানত গ্রহণ, 2 ঋণদান, 3 চক্রবর্তী প্রদান, 4 বিনিময়ের মাধ্যম সৃষ্টি, 5 ঋণামানত সৃষ্টি, 6 বিল বাটাকরণ, 7 অর্থ স্থানান্তর। উন্নয়নমূলক কার্যাবলী হলো 1 সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন, 2 অভ্যন্তরীণ বাণিজ্য সহায়তা, 3 বৈদেশিক বাণিজ্য সহায়তা, 4 উৎপাদনশীল বিভিন্ন খাতে সহায়তা দান, 5 জনশক্তির মান উন্নয়ন। প্রতিনিধিত্বমূলক কার্যাবলীগুলো হলো এক, গ্রাহকদের পক্ষে অর্থ সংগ্রহ, দুই, গ্রাহকদের পক্ষে অর্থ পরিশোধ, তিন, শেয়ার সিকিউরিটি বিক্রয়, চার, নিকট ঘরের দায়িত্ব পালন, পাঁচ, ওসি হিসেবে কাজ। সেবামূলক কার্যাবলীর মধ্যে আছে এক, বৈদেশিক মুদ্রা লেনদেন, দুই, মূল্যবান সামগ্রিক সংরক্ষণ, তিন, তথ্য সরবরাহ ও পরামর্শ দান, চার, অন্যান্য সেবামূলক কার্যাবলী। উপরের ছকে বর্ণিত বিভিন্ন কাজ নিম্নে আলোচনা করা হলো। সাধারণ কার্যাবলী কমন অ্যাক্টিভিটিস। এক, আমানত গ্রহণ, কালেকশন অফ ডিপোজিট। সোনালী ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের ন্যায় চলতি সঞ্চয় ও স্থায়ী হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে, এই জন্য এই ব্যাংকের প্রত্যেকটি শাখা আমানত গ্রহণ নামে এক বা একাধিক বুথ কাজ করে। দুই, ঋণদান লোন ইস্যু। এই ব্যাংকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হল জনগণের কাছ থেকে সংগৃহীত আমানতের নির্দিষ্ট অংশ তারল্য হিসেবে সংরক্ষণ করে অবশিষ্ট অর্থ বিভিন্ন খাতে ঋণ প্রদান করা। বাণিজ্যিক ব্যাংক হিসেবে এই ব্যাংক দেশের উৎপাদনশীল বিভিন্ন খাতে সাধারণত স্বল্পমেয়াদী ঋণ দেয়। তিন, চেকের অর্থ প্রদান, পেমেন্ট অব মানি এগেন্স্ট চেক। বাণিজ্যিক ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ হল মক্কেলদের চেকের অর্থ চাইবা মাত্র প্রদান করা। চলতি হিসাবের মক্কেল কোন কার্য দিবসে যতবার ইচ্ছা ততবার এবং সঞ্চয় হিসাবের মক্কেল নিয়ম অনুযায়ী সপ্তাহে দুবার অর্থ উত্তোলন করতে পারে। চার, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ক্রিয়েশন অব মিডিয়াম অব এক্সচেঞ্জ। সোনালী ব্যাংক চেক, ড্রাফট, ট্রাভেলার্স চেক ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে লেনদেনকে সহজ করে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে এ ব্যাংক ট্রেজারি বুথ চালু করে কেন্দ্রীয় ব্যাংকে ইস্যুকৃত নোট মুদ্রার প্রচলনেও সহায়তা দেয়। পাঁচ, ঋণ আমানত সৃষ্টি করে, সৃষ্টি, ক্রিয়েশন অব লোন ডিপোজিট। সোনালী ব্যাংক মক্কেলদের যে ঋণ দেয় তা নগদে না দিয়ে তা আমানত হিসেবে স্থানান্তর করে, এতে আমানত বৃদ্ধি পায় এবং তা থেকে সংরক্ষিত জমা SLR তারল্য হিসেবে সংরক্ষণ করে তা থেকে আবার ঋণ দেয়, এতে বাজারে ঋণ সরবরাহ বৃদ্ধি পায়। ছয়, বিল বাটাকরণ, ডিসকাউন্ট অফ বিল। মুদ্রা বাজারের সদস্য হিসেবে সোনালী ব্যাংক মক্কেলদের বিনিময় বিল বাট্টা করে, এতে মক্কেলগণ যেমনি আগাম অর্থ সংগ্রহের সুযোগ পায় তেমনি ব্যাংক তা হতে বাট্টা প্রাপ্ত হয়। সাত, অর্থ স্থানান্তর, ট্রান্সফার অফ মানি। এই ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল মক্কেলদের অর্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা। ব্যাংক ড্রাফট, ডিমান্ড ড্রাফট, ডিডি ইত্যাদির মাধ্যমে এই ব্যাংকের সহজে এক শাখা থেকে আরেক শাখায় বা প্রতিনিধির মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন স্থানে অর্থ প্রেরণ করে থাকে। উন্নয়নমূলক কার্যাবলী, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। এক, ঋণ, এক, সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন, কালেকশন অব ডিপোজিট অ্যান্ড ফরমেশন অব ক্যাপিটাল। বাংলাদেশের মানুষের মাথাপিছু সঞ্চয় খুবই সীমাবদ্ধ, বিধায় মূলধন গঠনের হারও খুবই মন্থর। সোনালী ব্যাংক এদেশের সবচেয়ে বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শাখা প্রতিষ্ঠানের মাধ্যমে অধিক সঞ্চয় সংগ্রহ করে, যা জাতীয় মূলধন সৃষ্টিতে অবদান রাখে। দুই, অভ্যন্তরীণ বাণিজ্যের সহায়তা, অ্যাসিস্টিং হোম ট্রেড। সোনালী ব্যাংক দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়নে বিশেষ সহায়তা প্রদান করে, ব্যবসায়ীদের অর্থ সংরক্ষণের সুবিধার্থে সান্ধ্য ব্যাংকিং, অফিস ছুটিকালীন ব্যাংকিং ইত্যাদি সুবিধা দেয়। ঋণ সুবিধা, অর্থ স্থানান্তর, আর্থিক সচ্ছলতা, সনদ প্রদান, কোম্পানির শেয়ার সিকিউরিটি বিক্রয় ইত্যাদি কাজের মাধ্যমে এই ব্যাংক অভ্যন্তরীণ ব্যবসায় সহায়তা করে। তিন, বৈদেশিক বাণিজ্য সহায়তা, অ্যাসিস্টিং ফরেন ট্রেড। এই ব্যাংক বৈদেশিক বাণিজ্যের সহায়তার উদ্দেশ্যে মক্কেলদের পক্ষে প্রত্যাপত্র ইস্যু করে, মক্কেলদের উপর উত্থাপিত বিল স্বীকৃতি দেয় ও লেনদেন নিষ্পত্তি করে। এছাড়া বৈদেশিক বাণিজ্যে নিয়োজিত ব্যবসায়ীদের ঋণ দেয় এবং বিদেশে স্থাপিত শাখার মাধ্যমে মক্কেলদের ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে কাজ করে। চার, উৎপাদনশীল বিভিন্ন খাতের সহায়তা দেন, অ্যাসেসিং ডিফারেন্ট প্রোডাকশন ওরিয়েন্টেড সেক্টর। দেশের সর্বপ্রধান বাণিজ্য ব্যাংক হিসেবে এই ব্যাংকের স্বাধীনতার পর হতেই উৎপাদনশীল বিভিন্ন খাতে স্বল্পমেয়াদী ছাড়াও সাধ্য মতো মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ ও আর্থিক সহায়তা দিয়ে থাকে দিয়ে চলেছে। কৃষি শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, ডেইরি, হ্যাচারি, চিংড়ি চাষ সহ সকল খাতে এ ব্যাংক ঋণ দেয়। পাঁচ, জনশক্তির মান উন্নয়ন, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট। ব্যাংকে নিয়োজিত জনশক্তির মান উন্নয়নের জন্য এ ব্যাংকের নিজস্ব কর্মসূচি রয়েছে। এজন্য ব্যাংকে ঢাকায় স্টাফ কলেজ ও চট্টগ্রামে একটি ট্রেনিং ইনস্টিটিউট পরিচালনা করে, সারা বছরই কর্মীদের পর্যায়ক্রমে এখানে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। গ, প্রতিনিধিত্বমূলক কাজ করে এজেন্সি সার্ভিসেস। এক, গ্রাহকদের পক্ষে অর্থ সংগ্রহ কালেকশন অফ মানি ইন ফেভার অফ ক্লায়েন্ট। শুনালি ব্যাংক তার মক্কেলদের পক্ষে চেক ও ড্রাফটের অর্থ সংগ্রহ করে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে রাজস্ব ও বিল আদায় করে। সরকারের পক্ষে ভ্রমণ কর, ডিসি ট্যাক্স, পাসপোর্ট ফি ইত্যাদি সংগ্রহের দায়িত্ব ও এই ব্যাংকের ওপর ন্যস্ত। এছাড়া সরকারের নির্দেশে বিশেষ ব্যবস্থায় স্ট্যাম্প, রাজস্ব ও রেজিস্ট্রেশন ফিও সংগ্রহ করে। সরকারের পক্ষে হজ ফি ও জাকাতের অর্থ এ ব্যাংক জমা নেয়। দুই, গ্রাহকদের পক্ষে অর্থ পরিশোধ, পেমেন্ট অফ মানি ইন ফেভার অফ ক্লায়েন্ট। এ ব্যাংক মক্কেলদের পক্ষে বিভিন্ন ড্রাফট ও পে অর্ডারের অর্থ পরিশোধ করে। এছাড়া মক্কেলদের বিভিন্ন বিলের অর্থ পরিশোধ করে। সরকারের পক্ষে খাদ্যশস্য সংগ্রহে অভিযানে খাদ্যশস্যের মূল্য পরিশোধ করে। সেক্টর কর্পোরেশনের পক্ষে পাটের মূল্য প্রদান করে। দেশব্যাপী প্রাথমিক স্কুলের শিক্ষকগণের বেতন প্রদানের দায়িত্ব নেয়। রাজশাহী অঞ্চলে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে সেবেসরকারি শিক্ষকদের অনুদানের অর্থ সরকারের পক্ষে এ ব্যাংক প্রদান করে। তিন, শেয়ার ও সিকিউরিটি বিক্রয়, সেল অফ শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ। সোনালী ব্যাংক দেশের বিভিন্ন কোম্পানির পক্ষে শেয়ার ও সিকিউরিটি বিক্রয়ের দায়িত্ব পালন করে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে সরকারি বিভিন্ন বন্ড ও সিকিউরিটিজ বিক্রয়ের ব্যবস্থা করে। অবলেখক হিসেবে অনেক ক্ষেত্রে শেয়ার সিকিউরিটিজ বিক্রয়ের দায়িত্ব নেয়। সেক্ষেত্রে এরূপ দলিল সম্পূর্ণ বিক্রয় করতে না পারলে তা নিজেই ক্রয় করে। চার, নিকাশ ঘরের দায়িত্ব পালন, ফাংশন অ্যাজ এ ক্লিয়ারিং হাউস। বাংলাদেশের ব্যাংকের মোট শাখার সংখ্যা 9টি, বর্তমান 10টি। তাই সারা দেশে নিকাশ ঘরে হিসেবে দায়িত্ব পালন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সম্ভব নয়। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে দেশের বিভিন্ন জেলায় এ ব্যাংকের নিকাশ ঘরে দায়িত্ব পালন করে। পাঁচ, ওসি হিসেবে কাজ, ফাংশন অ্যাজ এ ট্রাস্টি। সোনালী ব্যাংকে অনেক সময় তার মক্কেলের পক্ষে ওসি হিসেবে সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। তাছাড়া জিম্মাদার হিসেবে মৃত মক্কেলের সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও তা ওয়ারিশগণের মধ্যে ভাগবাটোয়ারার ব্যবস্থা করে থাকে। ঘ, সেবামূলক কার্যাবলী, জেনারেল ইউটিলিটি সার্ভিসেস। এক, বৈদেশিক মুদ্রা লেনদেন, ট্রানজেকশন অফ ফরেন কারেন্সি। সোনালী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী বৈদেশিক মুদ্রা লেনদেন পরিচালনা করে। এজন্য এ ব্যাংকের বৈদেশিক বিনিময়ের শাখা এরূপ মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়। প্রয়োজনে বৈধ যে কোনো ব্যক্তি এ সকালে শাখা থেকে বৈদেশিক মুদ্রা ক্রয় ও প্রয়োজনীয়তা বিক্রয় করতে পারে। দুই, মূল্যবান সম্পদ সংরক্ষণ, সেফ কাস্টাডি অফ ভ্যালুয়েবল অ্যাসেটস। এ ব্যাংকে মক্কেলদের আমানতের নিরাপদ সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সম্পদ যেমন গহনাপত্র, মূল্যবান দলিলপত্র, বিভিন্ন শেয়ার, সিকিউরিটিজ, বন্ড ইত্যাদি সংরক্ষণের ব্যবস্থা করে। এই জন্য এই ব্যাংকের লকার ভাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে। তিন, তথ্য সরবরাহ ও পরামর্শ দান, সাপ্লাই অব ইনফরমেশন অ্যান্ড কাউন্সেলিং। মক্কেল গণের প্রয়োজনে এই ব্যাংক দেশের অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে সরকারি তথ্য সরবরাহ করে। এছাড়া এ ব্যাংকে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃক নির্দেশিত হলে কোনো মক্কেলের আর্থিক অবস্থা সম্পর্কে তথ্য দেয়। প্রয়োজনে বিভিন্ন পরামর্শ দিয়েও এ ব্যাংক মক্কেলগণকে সহায়তা করে। চার, অন্যান্য সেবামূলক কার্যাবলী, আদার সার্ভিসেস। উপরোক্ত বিভিন্ন সেবামূলক কাজ ছাড়াও সোনালী ব্যাংক নিম্নোক্ত সেবা প্রদান করে। ওয়ান, ভ্রমণকারীগণকে সহায়তার জন্য ভ্রমণকারীর চেক, ভ্রাম্যমাণ প্রত্যাপত্র ইত্যাদি ইস্যু করে। টু, রাষ্ট্রীয় ত্রাণ তহবিলের অর্থ সংগ্রহ করে। থ্রি, সরকারের পক্ষে অবসরপ্রাপ্ত সরকারি ও সামরিক বিভাগের কর্মচারীদের পেনশন ও বিল পরিশোধ করে ইত্যাদি। প্যারা, উপসংহারে বলা যায়, সোনালী ব্যাংক বাণিজ্য ব্যাংক হিসেবে যেমনই মুনাফা অর্জনের প্রয়াস চালায়, তেমনই সরকারি মালিকানাধীন দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক হওয়ার কারণে জাতীয় স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকের একান্ত সহযোগী হিসেবে সরকারের আর্থিক নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এরূপ ভূমিকার কারণেই দেশে অনেক বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠিত হলেও সোনালী ব্যাংকের প্রভাব কোনো অংশেই হ্রাস পায়নি। ১৬২ পেজ, 6.23, গ, জনতা ব্যাংক। জনতা ব্যাংক বাংলাদেশের দ্বিতীয় প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। 1972 সালে 26 মার্চ তৎকালীন রাষ্ট্রপতির এক আদেশের ফলে এই ব্যাংক গঠিত। তৎকালীন দি ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও দি ইউনিয়ন ব্যাংক লিমিটেড দুটো ব্যাংকের যাবতীয় দায় দেনা ও সম্পদ নিয়ে জনতা ব্যাংক গঠিত হয়। প্যারা 800 কোটি টাকার অনুমোদিত মূলধন নিয়ে এই ব্যাংক গঠিত। জনতা ব্যাংকের পরিশোধিত মূলধন 269.39 কোটি টাকা, যার সমুদয় অর্থ সরকার কর্তৃক পরিশোধিত। প্যারা এই ব্যাংক 60 সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত হয়। এই পরিচালনা পর্ষদের একজন সভাপতি সহ সকলে সরকার কর্তৃক নিযুক্ত হন। পরিচালকদের মধ্যে হতে একজনকে ব্যবস্থাপনা পরিচালক MD হিসাবে সরকার নিয়োগ দেয়, যিনি মুখ্য নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। প্যারা এই ব্যাংকের প্রধান অফিস ঢাকার মতিঝিলে অবস্থিত। প্রধান অফিস ছাড়াও এই ব্যাংকের 15টি প্রিন্সিপাল এরিয়া অফিস, 5টি বিভাগীয় কার্যালয় এবং সারা দেশে 31টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। এর 49টি শাখা বৈদেশিক বিনিময় পরি এর 49টি শাখা বৈদেশিক বিনিময় পরিচালনার জন্য অনুমোদিত। এর কর্পোরেট অফিসের সংখ্যা 49টি। 2005 সালের 31 মার্চ তারিখে জনতা ব্যাংকের দেশের অভ্যন্তরে শাখা সংখ্যা ছিল 843টি এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই, শারজাহ ও আলা আইনে 4টি বৈদেশিক শাখা রয়েছে। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশে জনতা ব্যাংকের প্রতিনিধি সংখ্যা 1125। তথ্যসূত্র ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের কার্যাবলী 2004-05 ও তৎসংশ্লিষ্ট ব্যাংকের তথ্য বিভাগ। ব্যাংক হলো দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। 1972 সালে রাষ্ট্রপতির 26 নং আদেশ বলে এই ব্যাংক গঠিত হয়। স্বাধীনতার পর সাবেক দি হাবিব ব্যাংক লিমিটেড ও দি কমার্স ব্যাংক লিমিটেড এর এ দেশীয় শাখা সমূহের দায় ও সম্পদ নিয়ে এই ব্যাংক গঠিত হয়। প্যারা 800 কোটি টাকার অনুমোদিত মূলধন নিয়ে এই ব্যাংক গঠিত, যার পরিশোধিত মূলধন 248.42 কোটি টাকা, সমুদায় মূলধন সরকার কর্তৃক পরিশোধিত। একজন সভাপতি, একজন ব্যবস্থাপনা পরিচালক ও 5 জন পরিচালক নিয়ে এ ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠিত, যার সকলেই সরকার কর্তৃক নিযুক্ত। প্যারা অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত। প্রধান কার্যালয় ছাড়াও এ ব্যাংকের 6টি সার্কেল কার্যালয়, 10টি কর্পোরেট অফিস এবং 53টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। এর বৈদেশিক বিনিময় অনুমোদিত ডিলার বা শাখার সংখ্যা 38টি। 2005 সালের 31 মার্চ তারিখে দেশের বিভিন্ন স্থানে এ ব্যাংকের 870টি শাখা ছিল। সিঙ্গাপুরে এ ব্যাংকের অগ্রণী এক্সচেঞ্জ নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। এছাড়া ব্যাংকের সাথে চুক্তি বলে 18টি বিদেশি এক্সচেঞ্জ হাউস ও 399টি বিদেশি প্রতিসঙ্গী ব্যাংক এ ব্যাংকের প্রতিনিধির দায়িত্ব পালন করে। অ্যাস্টারিস্ক তথ্যসূত্র ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের কার্যাবলী 2004-05 ও সংশ্লিষ্ট ব্যাংকের তথ্য বিভাগ। 6.23 রূপালী ব্যাংক লিমিটেড। 1972 সালে রাষ্ট্রপতির 26 নং আদেশ বলে রূপালী ব্যাংক গঠিত হয়। সাবেক মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, দি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও অস্ট্রেলেশিয়া ব্যাংক লিমিটেড এর বাংলাদেশে অবস্থিত শাখা সমূহের যাবতীয় সম্পদ ও দায় দেনা নিয়ে এ ব্যাংক গঠন করা হয়। প্যারা সরকারের বিরাষ্ট্রীয়করণ নীতির আওতায় 1986 সালের ডিসেম্বর মাসে রূপালী ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করার সিদ্ধান্ত গৃহীত হলেও তা বাস্তবায়নে নানা বিপত্তি দেখা দেয়। 1996 সালে এর মালিকানায় সরকারি অংশের পরিমাণ 94.2% রেখে বাকি 5.78% শেয়ার বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হয়েছে। তাই কার্যত এটি সরকারি মালিকানাধীন ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক একে সরকারি ব্যাংক হিসেবে বিবেচনা করে থাকে। বর্তমানে এই ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ 700 কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন 125 কোটি টাকা। প্যারা মোট 7 জন সদস্য নিয়ে এ ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠিত হয়, যার মধ্যে 6 জন সরকার কর্তৃক এবং 1 জন বেসরকারি মালিকগণ কর্তৃক নিযুক্ত। ঢাকার মতিঝিলে এ ব্যাংকের প্রধান অফিস অবস্থিত। করাচিতে একটি শাখা সহ এ ব্যাংকের মোট শাখা সংখ্যা 493টি। 2005 সালের 31 মার্চ তারিখ পর্যন্ত এই সময়ে ব্যাংকের 4টি মহাব্যবস্থাপকের অফিস, 25টি আঞ্চলিক অফিস ও 5টি কর্পোরেট ব্রাঞ্চ ছিল। এছাড়া এই সময়ে এর বৈদেশিক বিনিময় অনুমোদিত শাখার সংখ্যা ছিল 27টি এবং বিদেশে প্রতিনিধি প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 172টি। তথ্যসূত্র ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সময়ের কার্যকরী 2004-05 ও সংশ্লিষ্ট ব্যাংকের তথ্য বিভাগ। 6.23 চ উত্তরা ব্যাংক লিমিটেড। 1972 সালে 26 মার্চ সরকারের এক আদেশ বলে এ ব্যাংক গঠিত হয়। 1965 সালে প্রতিষ্ঠিত দি ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড এর যাবতীয় সম্পত্তি নিয়ে স্বাধীনতার পর জাতীয়করণকৃত এ ব্যাংক গঠিত। পরবর্তী সময়ে 1983 সালের 30 জুন উত্তরা ব্যাংক লিমিটেড নামে বেসরকারি খাতে তা হস্তান্তর করা হয়। প্যারা 20 কোটি টাকার অনুমোদিত মূলধন নিয়ে এ ব্যাংক গঠিত, যার পরিশোধিত মূলধন 10 কোটি টাকা, যার 6% শেয়ার সরকারি খাতে রেখে অবশিষ্ট 94% শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। 31 মার্চ 2005 2005-এ এর পরিশোধিত মূলধন ছিল 10 কোটি এবং রিজার্ভ ফান্ডের পরিমাণ ছিল 174.2 কোটি টাকা। তারা একজন সভাপতি, একজন ব্যবস্থাপনা পরিচালক ও 13 জন পরিচালকের সমন্বয়ে 15 সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ নিয়ে এই ব্যাংক পরিচালিত হয়। উল্লেখ্য, ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে নির্বাচিত হন না, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত হন। তারা এ ব্যাংকের হেড অফিস ঢাকার মতিঝিলে 2005 সালের 31 মার্চ তারিখে উত্তরা ব্যাংক লিমিটেড এর দেশের অভ্যন্তরে 198টি শাখা ছিল। এছাড়া ব্যাংক ম্যানেজমেন্ট এর অধীনে কাতারের দোহাতে একটা এক্সচেঞ্জ হাউস রয়েছে। এ সময়ে এ ব্যাংকের আঞ্চলিক অফিসের সংখ্যা ছিল 12টি, লোকাল অফিস 3টি ও বৈদেশিক বিনিময় অনুমোদিত শাখার সংখ্যা ছিল 38টি। বিদেশে 635টি প্রতিনিধি প্রতিষ্ঠান এ ব্যাংকের পক্ষে কাজ করছে। তথ্যসূত্র ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সময়ের কার্যাবলী 2004-05 ও সংশ্লিষ্ট ব্যাংকের তথ্য বিভাগ। 6.23 ছ পূবালী ব্যাংক লিমিটেড। 1972 সালে সাবেক দি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কে জাতীয়করণের মাধ্যমে তদানীন্তন সরকার পূবালী ব্যাংক নামে নতুন ভাবে একে চালু করে। শুরুতে এই ব্যাংকের হেড অফিস ছিল চট্টগ্রামে, পরবর্তীকালে তা ঢাকাতে স্থানান্তর করা হয়। 1983 সালের 30 জুন এ ব্যাংকটিকে পূবালী ব্যাংক লিমিটেড নামে বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হয়। প্যারা পূবালী ব্যাংক লিমিটেড এর অনুমোদিত মূলধন 500 কোটি টাকা, যার পরিশোধিত মূলধন 440 কোটি টাকা। পরিশোধিত মূলধনের 2.825 কোটি টাকার শেয়ার সরকার ও 4টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হাতে রয়েছে। অবশিষ্ট 37.175 কোটি টাকার শেয়ারের মালিক বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠান। তারা নির্বাচিত একজন সভাপতি, 13 জন পরিচালক ও নিয়োগপ্রাপ্ত একজন ব্যবস্থাপনা পরিচালক সমন্বয়ে গঠিত পরিচালনা পর্ষদ দ্বারা এ ব্যাংক পরিচালিত হয়। 2005 সালের 31 মার্চ তারিখে প্রাপ্ত হিসাব অনুযায়ী 350টি শাখা নিয়ে এ ব্যাংক সারা দেশে তার কার্যক্রম পরিচালনা করছে। এ সময়ে ব্যাংকে ঢাকা ও চট্টগ্রামে 2টি মহাব্যবস্থাপকের অফিস, 1টি প্রিন্সিপাল অফিস, 14টি আঞ্চলিক অফিস, 10টি কর্পোরেট ব্রাঞ্চ, 29টি বৈদেশিক বিনিময়ে অনুমোদিত শাখা ও 435টি বিদেশি প্রতিসঙ্গী ব্যাংক রয়েছে। জ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে ইসলামী শরিয়া মোতাবেক সর্বপ্রথম প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংকই হলো ইসলামী ব্যাংক। সুদকে বর্জন করে লাভ লোকসানের ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রমে ক্রম পরিচালনা করাই এই ব্যাংকের উদ্দেশ্য। এই ব্যাংক পবিত্র কুরআন এবং শরীয়তের অনুশাসনে প্রতিষ্ঠিত সুদমুক্ত ব্যাংক। বিশ্বের কতিপয় দেশের ইসলামী ব্যাংকের অনুসরণে ইসলামী উন্নয়ন সংস্থার অংশীদারিত্বে বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে 1983 সালের 30 মার্চ দেশে বিদ্যমান কোম্পানি আইনের অধীনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে এই ব্যাংকের কার্যক্রম শুরু হয়। প্যারা ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি ইসলামী ব্যাংকের নিম্নোক্ত সংজ্ঞা প্রদান করেছে। ইসলামিক ব্যাংক ইজ এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হুজ স্ট্যাচিউটস, রুলস অ্যান্ড প্রসিডিউরস এক্সপ্রেসলি স্টেট ইটস কমিটমেন্ট টু দ্য প্রিন্সিপালস অব ইসলামিক শরিয়া অ্যান্ড নট টু দ্য ব্যাংকিং অফ দ্য রিসিট অ্যান্ড পেমেন্ট অব ইন্টারেস্ট অন এনি অব ইটস অপারেশনস। অর্থাৎ ইসলামী ব্যাংক হলো এমন একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান যা তার বৈশিষ্ট্য আইন কানুন এবং কর্মপদ্ধতির মধ্য দিয়ে ইসলামী শরীয়তের নীতিমালার প্রতি আনুগত্য প্রকাশ করে এবং কোনো মতেই সুদের বিনিময়ে কার্যক্রম সম্পাদন করে না। প্যারা, ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন 300 কোটি টাকা, যার পরিশোধিত মূলধন 230.4 কোটি টাকা। 2005 সালের 31 মার্চ তারিখ পর্যন্ত এ ব্যাংকের শাখার সংখ্যা ছিল 151টি। 24 সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ দ্বারা এ ব্যাংক পরিচালিত হয়। এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান একজন বাংলাদেশি, পরিচালকদের মধ্যে 8 জন বিদেশি। ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন নির্বাহী প্রেসিডেন্ট, 2 জন ডেপুটি নির্বাহী প্রেসিডেন্ট ও 5 জন নির্বাহী ভাইস প্রেসিডেন্টের অধীনে এর ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বৈশিষ্ট্য। বাণিজ্য ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক আত্মপ্রকাশ করলেও এ ব্যাংকের বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান। নিম্নে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বৈশিষ্ট্য আলোচনা করা হলো। 1. ইসলামী ব্যাংক ইসলামী শরীয়তের অনুশাসনে প্রতিষ্ঠিত। 2. এ ব্যাংকের যাবতীয় আমানত, বিনিয়োগ ও ঋণ সুদমুক্ত। 3. লাভ লোকসান অংশীদারিত্বের ভিত্তিতে এ ব্যাংক পরিচালিত হয়। 4. এ ব্যাংকে সামাজিক ন্যায় বিচার, ইনসাফ ও আদল প্রতিষ্ঠার দিকে বিশেষ খেয়াল রাখে। 5. এ ব্যাংক দাতা গ্রহীতার সম্পর্কের পরিবর্তে অংশীদারিত্বের বন্ধন গড়ে তোলে। 6. একটি ইসলামী শরিয়া বোর্ডের তত্ত্বাবধানে এ ব্যাংকের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। ইসলামী ব্যাংকের উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংক হিসেবে মুনাফা অর্জন মূল উদ্দেশ্য হলেও ইসলামী ব্যাংকের আরও কিছু উদ্দেশ্য আছে যা নিম্নে আলোচনা করা হলো। 1. সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু করা। 2. অংশীদারিত্বের ভিত্তিতে অর্থনৈতিক কার্যক্রম প্রবর্তন করা। 3. জাকাত ও দাতব্য তহবিল গঠন ও তার লাভজনক ব্যবহার। 4. ইসলামিক অর্থব্যবস্থা প্রবর্তন করা। 5. দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের বেকার সমস্যার সমাধান এবং জনগণকে সুস্থ ও ইসলামী জীবনযাপনে উদ্বুদ্ধ করা। 6. দেশে সামগ্রিক অর্থনীতিতে ইসলামী অর্থনীতির কল্যাণ পৌঁছানো। 6.23 ঝ গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক গ্রামীণ ভূমিহীন ও দুস্থ জনসাধারণের মধ্যে আর্থিক ঋণদানকারী একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এ ব্যাংক কোনরূপ জামানত ছাড়াই ঋণ প্রদান করে। এ ব্যাংক ব্যতিক্রম ধর্মী ব্যাংকের প্রতিষ্ঠা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্বনামধন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। গ্রামীণ ব্যাংক বাংলাদেশ তথা বিশ্বের ব্যাংক ব্যবস্থায় এক নতুন সংযোজন। এটি গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে 1976 সালে চট্টগ্রাম জেলার জোবরা গ্রামে কাজ শুরু করে। এ প্রকল্পের সাফল্যের কারণে 1979 সালের নভেম্বর মাসে টাঙ্গাইল জেলাতেও এ প্রকল্প বর্ধিত করা হয়। 1983 সালের 2রা অক্টোবর সরকার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করে এ প্রকল্পকে গ্রামীণ ব্যাংক নামে একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে রূপদান করে। বর্তমানে এটি একটি স্বায়ত্তশাসিত বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এ ব্যাংকের মালিকানা 93% ভূমিহীনদের হাতে, অবশিষ্ট 7% মালিকপক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশ সরকার। 2005 সালের 31 মার্চ তারিখে গ্রামীণ ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল 50 কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হল 31.8 কোটি টাকা। প্যারা, গ্রামীণ ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত নীতি নির্ধারণ করে থাকে 13 সদস্য বিশিষ্ট পরিচালক মণ্ডলী। পরিচালক মণ্ডলীর সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক ও 2 জন সদস্য সরকার কর্তৃক নিযুক্ত হন। অবশিষ্ট 9 জন সদস্য নির্বাচিত হন ভূমিহীন শেয়ার মালিকগণ কর্তৃক। 2005 সালের 31 মার্চ তারিখে ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল, রংপুর, পটুয়াখালী, বগুড়া, সিলেট, রাজশাহী, দিনাজপুর, ফরিদপুর, কুমিল্লা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, খুলনা, নোয়াখালী মোট 15টি জোনে গ্রামীণ ব্যাংকের মোট 1408টি শাখা অফিস ছিল। 2004 সালের ডিসেম্বর পর্যন্ত 48,427টি গ্রামে এ ব্যাংক তাদের কার্যক্রম সম্প্রসারিত করেছে। অ্যাস্টারিস্ক তথ্যসূত্র, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের কার্যাবলী 2004 ও 2005 ও সংশ্লিষ্ট ব্যাংকের তথ্য বিভাগ। গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য। গ্রামীণ ব্যাংকের মূল বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। 1. এ ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য হলো এটি প্রধানত ভূমিহীনদেরকে ঋণ প্রদান করে। যে সকল কৃষকের আধা একর বা এর চেয়ে কম এবং জমি ব্যতীত মোট সম্পদের মূল্য বা বর্তমান বাজার দরে 1 একর জমির মূল্যের কম, তারাই এ ব্যাংক থেকে ঋণ পাওয়ার অধিকারী। 2. জামানত ছাড়াই এ ব্যাংক ঋণ প্রদান করে। 3. গ্রামীণ ব্যাংক যে ঋণ প্রদান করে তা যথাযথ খাতে ব্যবহৃত হচ্ছে কিনা তার সার্বক্ষণিক তত্ত্বাবধান করে। তিন গ্রামীণ ব্যাংক যে ঋণ প্রদান করে তা যথাযথ খাতে ব্যবহৃত হচ্ছে কিনা তার সার্বক্ষণিক তত্ত্বাবধান করে। ৪. গ্রামীণ ব্যাংকের নিকটে ঋণ গ্রহীতারা আসে না, বরং ব্যাংক কর্মচারীরা ঋণ গ্রহীতার কাছে গিয়ে ঋণ প্রদান করে। ৫. এই ব্যাংক নগদ টাকা ঋণ দেওয়ার চেয়ে সম্পদ সৃষ্টিকারী ঋণের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করে। ৫. ৬. গ্রামীণ ব্যাংকে ঋণ গ্রহীতাদের দল গঠনের ভিত্তিতে ঋণ প্রদান করে। এই ব্যাংক থেকে ঋণ পেতে হলে কমপক্ষে 5 জনকে নিয়ে একটি দল গঠন করতে হয়। ঋণ পরিশোধের ক্ষেত্রে দলের সকল সদস্যকেও ঋণ গ্রহীতার সাথে সক্রিয় হতে হয়। ৭. গ্রুপ ফান্ডের ব্যবস্থা গ্রামীণ ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য। প্রত্যেক সদস্যকে এ ফান্ডে সপ্তাহে 5 টাকা জমা রাখতে হয়। ৮. গ্রামীণ ব্যাংকের একটি আপদকালীন তহবিল রয়েছে। প্রদত্ত ঋণের ওপর দেওয়া সুদের শতকরা 50 ভাগের সমপরিমাণ টাকা প্রতিটি সদস্যকে আপদকালীন তহবিলে বাধ্যতামূলকভাবে জমা দিতে হয়। ৯. এ ব্যাংক থেকে যারা ঋণ গ্রহণ করে তারা গ্রামীণ ব্যাংকের যেমন মক্কেল তেমনি তারা এ ব্যাংকের সদস্য। গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য। গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যগুলো হলো: ১. কোনো প্রকার জামানত ব্যতীত ভূমিহীন লোকদেরকে ঋণ দান করে গরিব জনগণকে মহাজনদের নির্মম শোষণ থেকে রক্ষা করা। ২. গ্রামীণ এলাকার বেকার ও পরনির্ভরশীল বিপুল জনগোষ্ঠীর জন্য সহকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ৩. গ্রামীণ বেকার ভূমিহীন ও পরনির্ভরশীল মানুষের পছন্দ ও ক্ষমতা অনুযায়ী অর্থনৈতিক কাজে নিয়োজিত হওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। ৪. দরিদ্র এবং ভূমিহীন পরিবারের মহিলাদের জন্য ছোটা কাজের ব্যবস্থা করা। ৫. ব্যাংকিং সুযোগ সুবিধা সম্প্রসারিত করে গ্রাম এলাকার দরিদ্র পুরুষ ও মহিলাদেরকে প্রাতিষ্ঠানিক ঋণ প্রদানের মাধ্যমে শোষণের হাত থেকে রক্ষা করা। ৬. গ্রামীণ এলাকার বঞ্চিত ও শোষিত জনগোষ্ঠীকে একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে আনয়ন করার ব্যবস্থা করা। ৭. গ্রামীণ এলাকার মানুষ দারিদ্রের অশুভ চক্রে আবর্তিত, তার দারিদ্রের অশুভ চক্র ভেদ করে স্বল্প আয়ের দরিদ্র লোকদেরকে অর্থনৈতিকভাবে উন্নয়নের পথে পরিচালিত করা। ৮. গ্রাম এলাকার ভূমিহীন ও দরিদ্র কৃষক এবং দুস্থ নারী ও পুরুষের মধ্যে ঋণ বিতরণ করে তাদের মধ্যে উদ্যোগ ও কর্মস্পৃহা সৃষ্টি করা। গ্রামীণ ব্যাংকের কার্যাবলী: ১. বিত্তহীন ও দুস্থ নারী ও পুরুষদের সংগঠিত করে গ্রুপ ফান্ডের মাধ্যমে সঞ্চয় সৃষ্টি করা। ২. এ ব্যাংক দুস্থ ও দরিদ্র নারী ও পুরুষদের মধ্যে বিনা জামানতে ঋণ দান করায় থাকে, তবে এ ঋণের 80% মহিলাদের মধ্যে বণ্টিত হয়। ৩. আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এ ব্যাংকের কাজ হলো ঋণ আদায় করা। ৪. এ ব্যাংকের সদস্যদের গৃহ নির্মাণ, মৎস্য চাষ, হাঁস মুরগির খামার তৈরি, কুটির শিল্প প্রভৃতি প্রকল্প তৈরিতে সাহায্য ও অর্থায়ন করে। ৫. উপরোক্ত কাজগুলো ছাড়াও এ ব্যাংকের সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ সহ অন্যান্য কাজে সহায়তা করে। ৬.২৩ ইও কৃষি ব্যাংক এগ্রিকালচার ব্যাংক দেশের কৃষি খাতের উন্নয়নের স্বার্থে এবং কৃষকদের প্রয়োজনীয় আর্থিক ঋণ সহায়তা প্রদানের জন্য বিশেষায়িত ব্যাংক গঠন করা হলে তাকে কৃষি ব্যাংক বলে। দেখা যায় বাণিজ্য ব্যাংক সমূহ কৃষকদের পর্যাপ্ত ঋণের সুবিধা দিতে ব্যাংক গঠন করা সুবিধা দিতে পারে না বা দেয় না, কারণ তা আমাদের মতো দেশে অধিকাংশ কৃষক গ্রামে ও বাণিজ্যিক ব্যাংকের আওতার বাইরে অবস্থান করে। এছাড়া কৃষকদের ঋণদানের ঝুঁকির পরিমাণও বেশি। কৃষি উৎপাদন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানান কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। অস্থিতিশীল আয় বা উৎপাদনের কারণে কৃষকরা ঋণ নিলে অনেক ক্ষেত্রেই ব্যাংকের নিয়মে যথাসময়ে ফেরত দানে অসমর্থ হয়। অথচ কৃষি নির্ভর অর্থনীতির দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ঋণ সহায়তা প্রদান অপরিহার্য। এই জন্য দেশে দেশে বিশেষত কৃষি ব্যাংক গড়ে উঠেছে। আমাদের দেশে বাংলাদেশ কৃষি ব্যাংক বিকেবি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক BARAKUB রাকুব এ ধরনের ব্যাংক হিসেবে কাজ করছে। উল্লেখ্য, আমাদের দেশের কৃষি ব্যাংক সমূহ বাণিজ্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। কৃষি ব্যাংকের কার্যাবলী ফাংশন: ১. কৃষি ও সেচ যন্ত্রপাতি ক্রয়, গুদাম ঘর বা হিমাগার তৈরি, ভূমি উন্নয়ন ও ভূমি ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদী ঋণ সরবরাহ করা। ২. সার, বীজ ও কীটনাশক ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান এবং বিভিন্ন ধরনের খরচ নির্বাহের জন্য স্বল্প মেয়াদী ঋণ মঞ্জুর করা। ৩. কৃষি বৈচিত্র্যকরণের জন্য প্রয়োজনীয় ঋণ সহায়তা প্রদান করা। ৪. নিবিড় চাষ প্রকল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দীর্ঘ ও স্বল্প মেয়াদী ঋণ সরবরাহ করা। ৫.৬ উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণে কৃষকদের সহযোগিতা করার জন্য ঋণের যোগান দেয়া। ৭. কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সহযোগী প্রকল্প যেমন মৎস্য, হাঁস মুরগির খামার, গবাদি পশুর খামার ইত্যাদি প্রকল্প গড়তে কৃষকদের উৎসাহিত করা ও ঋণ সহায়তা প্রদান করা। 8 কৃষি পণ্য ও বাজারজাতকরণে কৃষকদের সহায়তা করা। 9 কৃষির উন্নয়নে কৃষকদের বিভিন্ন কারিগরি সহায়তা ও পরামর্শ দেয়া। 10 আমানত সংগ্রহ ও প্রয়োজনীয় বাণিজ্যিক ব্যাংকিং সুবিধা প্রদান করা ইত্যাদি। প্যারা কৃষি খাতের উন্নয়নের জন্য কৃষি ব্যাংকের পাশাপাশি বিভিন্ন সমবায় ব্যাংক, ভূমি বন্ধকি ব্যাংক কৃষকদের ঋণ দেয়। উল্লেখ্য, কৃষকদের অনেকের জামানত দেওয়ার সামর্থ্য না থাকায় তাদের ঋণ দিতে যে ব্যাংকের সমস্যায় পড়তে হয়, সেক্ষেত্রে সমবায় ব্যাংক বা আমাদের দেশের গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো কৃষকদের সহযোগিতায় এগিয়ে আসে। পৃষ্ঠা 167, 168 এবং 69 হলো প্রশ্নাবলী। ষষ্ঠ অধ্যায় সমাপ্ত, 168 পৃষ্ঠা সমাপ্ত, ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। এরপরে